الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চিঠি পেলাম আগামীকাল 21 ফেব্রুয়ারি শনিবার দুপুরের পরে এখানে আলোচনা সভা করতে হবে। ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশন ভাইদেরকে। আমরা আহলাদিস আন্দোলনে বিশ্বাসী, আমরা কোনো দিবস পালন করি। সরকার যদি আমাদেরকে ওই জন্য ফাঁসি দেয় আপত্তি নেই, কোনো সমস্যা নেই। যা কিছু বলার আমরা খুদবাতেই বলি, আলাদা কোনো দিবস নাই। এটা হলো সরকারের পত্রের জবাব আমাদের পক্ষ থেকে। 21 ফেব্রুয়ারি এটার এখন মানুষের হৃদয়ে কোনো আকর্ষণ ব্যক্ত করে না, এটা স্রেফ একটা দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ, কিছু অর্থের অপচয়, সময়ের অপচয় মাত্র। দেশ স্বাধীন হয়েছে 43 বছর, আজ পর্যন্ত হাইকোর্টের রায়ের বিবরণগুলো ইংরেজি ভাষায় লেখা হয়, বাংলাতে হলো না। এখন আমাদের ব্যারিস্টার সাহেবরা ইংরেজিতে বক্তব্য রাখেন, কোর্টের বারান্দা দাঁড়িয়ে বাংলায় বলেন না। এখন পর্যন্ত বাংলা বানান যে কোনটার কী হবে না হিসাব জানেন না। জেলার বানান বর্গ যদি হবে না অন্তর যদি হবে, এখন হুঁশ নাই, কোনো কিছুরই ঠিক ঠিকানা এখানে নেই, সব কিছুই চলছে। এমনকি 8ই ফাল্গুনের জায়গায় করছে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি কি বাংলা না ইংরেজি? লজ্জাও লাগে না একবারও। অতএব এই সমস্ত পূজা পার্বণে আমরা বিশ্বাসী না। ভাষা আমার মায়ের ভাষা, সরকার আমাকে বাংলা শেখায়নি, এবং আমার মাকে ভাষা শিখিয়েছে আমার আল্লাহ। প্রত্যেক ভাষা সৃষ্টিকর্তা কে? আমরা গ্রামার পড়া শিখে মায়ের কলতে বের হইনি, অটোমেটিক্যালি আমরা বাংলা শিখে তবে এখানে লেখা আমরা শিখেছি। আমাদের জাতীয় কবি নজরুল জীবনে এমএ পাশ করেনি বাংলাতে, এই পর্যন্ত বিদ্যা বুদ্ধি। লেটর দলে বসে গান গাইত, আর ওই রুটির দোকানে বসে রুটি বেলত, এই করে করে যে গান লিখেছে সেই গানের উপরে অসংখ্য ডক্টর ডিগ্রি হচ্ছে এখন। তাকে বাংলা কে শিখিয়েছিল বলেন? নিঃসন্দেহে আল্লাহ তাকে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে বাঙালি বানায়নি। অর্থাৎ আমাদেরকে বাঙালি হওয়ার জন্য কোনো দিবস পালনের দরকার নাই। সোজা কথা হলো এই, বাংলা আমরা বলি, বাংলা আমরা স্বপ্ন দেখি, বাংলায় আমরা কথা বলি, এর জন্য কারোর কোনো ক্রেডিট নাই। অতএব কাউকে পূজা করার জন্য আমরা এই দিবস পালন করি না, করবো না, কশ্চিন কালেও করবো না। আমরা জুমার দিনে যা বলার বলে দিচ্ছি, এক কথা বলে দিচ্ছি, আল্লাহ সকল ভাষার সৃষ্টিকর্তা। এই বিষয়ে আমাদের মাসিক আর তাহারিকে পৃথক আর্টিকেল চলে গেছে, কারো দেখার ইচ্ছা হলে দেখে নেবেন। ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, যে দেশে যে ভাষা, সব ভাষায় আল্লাহ সৃষ্টি। এবং সবার পিতা এক, আদম আলাইহিসসালাম। তিনি আরবি ভাষী ছিলেন, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। তাই আরবি ভাষা হল উম্মুল আলসিনা, সকল ভাষাগোষ্ঠীর মা। সেখান থেকে আস্তে আস্তে আস্তে আস্তে বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে, বাংলা ভাষা অনুরূপভাবে একসময় এসে সৃষ্টি হয়েছে। এই ভাষা সৃষ্টির ইতিহাস এমন নয় যে আদমের যুগ থেকে বাংলা ভাষা চলে আসতেছে, এটা পরবর্তীকালের সৃষ্টি। সংস্কৃত ভাষা একসময় খুব গুরুত্বপূর্ণ ভাষা ছিল উপমহাদেশে, হারিয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্ট আছে বটে, ছাত্র খুঁজে পাওয়া যায় না, শিক্ষকরাও সংস্কৃত বলতে পারে না। উর্দু হল লস্করি জবান। এক জায়গায় বিভিন্ন ভাষাভাষীর সৈন্যরা ব্রিটিশ আমলে ছিল ভারতে, তো ইয়ে বলে বাংলা, ও বলে উর্দু, ও বলে আরবি, ও বলে ভারতে 873টা ভাষা, এই জগাখিচুড়ি ভাষা মিলিয়ে 874 নাম হয়েছে উর্দু। ওর আসল নিজস্ব কোনো অস্তিত্ব নাই। অথবা এইগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামার দরকার নেই, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। যারা ইংরেজি বলেন তাদেরকেও বলে দেব, এখন আপনারা যে ইংরেজি বলেন, এই ইংরেজি কোশ্চিন কালেও ইংরেজদের আসল ভাষা না। ইংরেজদের মূল ভাষা হল অ্যাংলো স্যাক্সন ইংলিশ। সে আজকের যদি বলা হয় শেক্সপিয়ারের ইংরেজি, আজকের ইউনিভার্সিটি মাস্টার ও ইংরেজি পড়তেও পারবে না। অর্থাৎ দিন দিন পরিবর্তন, পরিবর্তন, পরিমার্জন হচ্ছে, সংযোজন বিয়োজন হচ্ছে, এটা হতেই হবে, চিরকাল থাকবে। ভাষা অন্য ভাষা থেকে গ্রহণ করবে, কিছু বর্জন করবে, এমনি করে দিন দিন ভাষার উন্নতি হয় এবং হতে হবে এইভাবেই। বাংলা ভাষার মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য এই, এটা ক্যালকেশিয়ান বাংলা, এটা ঢাকার বাংলা। ওই বাংলার লিডার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই বাংলার লিডার হচ্ছেন নজরুল ইসলাম। ওই বাংলায় কোনো আরবি উর্দু ফার্সি নেই, এই বাংলা আরবি উর্দু ফার্সি আছে। আরবি উর্দু ফার্সিকে ঝাঁটিয়ে তাড়ানোর জন্য কলকাতার বাঙালি সাহিত্যিকরা খুব চেষ্টা করেছে, আমরা ওগুলো বিশ্বাস করি না। উর্দু, আরবি, ফার্সি, সংস্কৃত সবই বাংলা ভাষার অঙ্গ। সব কিছুকে নিয়েই সুন্দরভাবে সমৃদ্ধ একটা বাংলা ভাষা হবে, এটাতেই ঢাকার বিশ্বাসী, এবং সেটাই হচ্ছে। যদিও বাংলা ভাষা বর্তমানে কতগুলো ভাগে ভাগ হয়ে গেছে, এক দল হয়ে গেছে শেরকি ভাষা, ইসলামের নাম করে যত বেদাত ভর্তি করা, যেমন ঔকার শেখানো হচ্ছে, চলো মৌল কি বলে চৌধুরী বাড়িতে মৌল উচ্ছরে পড়িতে যাই। একই বাংলা যদি কোনো আহলাদিস বিদ্বান লেখেন, তিনি লিখবেন চলেন চলো মৌলবী বাড়িতে তৌহিদের ওয়াজ শুনিতে যাই। এই আকিদাগত পার্থক্য, দুটোতে ও আছে, কিন্তু বেদাতে যখন লেখে সে লেখে মৌলুচ্ছরী পড়িতে যায়, আর সে লেখে চৌধুরী বাড়িতে, চৌধুরী বাড়িতে হালুয়া পোটা বেশি পাওয়া যায়, মিলাদ করলে টাকা বেশি দেয়। ঔকার শিখালো, কিন্তু ঔকার মধ্য দিয়ে তাকে মৌলুদ শিখালো। আর আহলাদিস বিদ্বান যখন লেখে সে ঔকার দিয়ে তৌহিদ শিখায়, সেখানে মৌলুদ শিখায় না। এটা হলো বাংলা ভাষার মধ্যে, মুসলমানদের মধ্যেই ভাষাগত পার্থক্য। ঠিক অনুরূপভাবে এইটাকে যখন আপনি কোনো শেরকি মুশরিক মুসলমান যখন সাহিত্য রচনা করবে, সে কিন্তু অন্যরকম বলবে। আমরা বলবো আবহাওয়া, উনি বলবে জলবায়ু। ভাষা বুঝতে পারেন পত্রিকায় জলবায়ু সম্মেলন হচ্ছে না জি না, আমি যখন বলবো আমি আবহাওয়া বলবো, আবহাওয়া সম্মেলন বলবো, কোশ্চিন কালে জলবায়ু বলবো না। কারণ জল বলে আমার ওই মাসি পিসিরা বলে, তাই না? ওরা জল খায়, আমরা পানি খাই, ওরা ধুতি পরে, আমরা লুঙ্গি পরি, ওরা মাসি পুষি বলে, আমরা খালা মামি বলি, পার্থক্য নেই। এই পার্থক্য যারা ঘুচিয়ে দিতে চায় তারা কোশ্চিন কালো বাঙালি না, ওরা বাঙালি নামে হিন্দু। অতএব পরিষ্কার ক্লিয়ার বলতে হবে, ইসলামী বাংলা আর হিন্দু বাংলা দুই ভাগে বিভক্ত, সকল বাঙালি বাঙালি নয়। বাঙালির মধ্যে পার্থক্য আছে ইসলামী বাংলা আর হিন্দু বাংলা, আর ইসলামী বাংলার মধ্যেও পার্থক্য আছে শিরকি ইসলাম আর তৌহিদবাদী ইসলাম। এটুকুই হলো বাংলার উপরে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য, বাকিটা বুঝে নেওয়ার চেষ্টা করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, মাসিক আত তাহরিক, তৌহিদে বাংলার মুখপত্র, এখানে কোনো শিরকের কোনো অবকাশ পাবেন না। আমাদের এই পত্রিকায় কোথাও নামাজ খুঁজে পাবেন না, সব জায়গায় সালাত পাবেন, কোথাও রোজা পাবেন না, সব জায়গায় সিয়াম পাবেন। এর মধ্যে বিরাট আসমান জমিনের পার্থক্য আছে, এগুলো বুঝতে গেলে একটু মাথায় ঘেলু লাগবে। যে সাম্রাজ্যবাদী চক্রান্ত চলছে এদেশের বাঙালিদেরকে হিন্দু বানানোর জন্য, সেগুলো থেকে আপনারা সাবধান থাকেন। ঠিক একইভাবে এদেশের মানুষকে যেভাবে মুশরিক বানানোর চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে আপনারা সাবধান থাকবেন। আগামীকালকের বক্তৃতা আজকে করে দিলাম, খুশি হলেন আপনারা? একদিন আগেই বললাম, তার ভালো তো হলো। আচ্ছা, সরকার নিশ্চয়ই খুশি হবে যে আমরা খুব সরকার অনুগত, সমস্যা নাই। আর একটা বলা হয়েছে, এই পেট্রোল বোমার বিরুদ্ধে বলতে হবে। বলতে বলতে তো ভোতা হয়ে গেলো, বাবা তোমরাই মারো, তোমরাই আবার নসিহাত করো। আমরা কি মারি নাকি? মারলে তো সরকারি দল মারে, বিরোধী দলই মারে, আমাদের কোন দায় পড়ে গেছে? হ্যাঁ, এই ধ্বংস দূরীকরণের জন্য বারবার বলছি, এখনো বলছি, শোনো ভালো করে, তোমার বোমা তুমি ধ্বংস হবে না, যাকে মারবে সেই ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে, মানবতা ধ্বংস হবে, বাংলাদেশের মান সম্মান ধ্বংস হবে তোমাদের কারণে। বিগত জাতি ধ্বংস হয়েছে কিছু নেতার কারণে, আজকেও এদেশ ধ্বংস হবে কয়েকটা নেতার কারণে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নাই। অথচ সবার সাধারণ মানুষের নাম ভাঙিয়ে সবকিছু করা হচ্ছে। আসুন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন। কোরআন যে পড়বে তারা কিচ্ছু শেখা লাগবে না। মুশকিল হয়েছে আমাদের ব্রেন খুব খারাপ, মনে থাকে না, কিছু কিছু মনে করে দিয়ে আপনাদের সুবিধা হবে। আল্লাহাক যদি পিছনের ইতিহাস আমাদের না শুনেতেন, আমরা কখনই জানতে পারতাম না পিছনে নূহ ছিল না, আদম ছিল না, মুসা, কে খবর রাখতে এগুলো? কোরআন এসছিল বলি আমরা ফেরাউনের নাম জানি, কোরআন এসছিল বলি আমরা ইব্রাহিমের নাম জানি, আর নাহলে কোন ঐতিহাসিক এসব নাম বলবে? কোরআন বলে দিচ্ছে, শুনে রাখে মানুষ, ওয়াইজা আমারনা নুহুলিকা কারিয়াতান, ওয়াইজা আরাদনা নুহুলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা, যখন আমরা কোন জনপদকে ধ্বংস করতে চাই, তখন সেই জনপদের যারা নেতৃস্থানীয় ধনিক শ্রেণীর বিলাসী গোষ্ঠী যারা আছে, তাদেরকে নির্দেশ দেই ভালো হওয়ার জন্য, ওরা ভালো হয় না, বরং ফাফাসাকুফিয়া, ওরা উল্টা করে, শয়তানি করে। ফাহাক্কা আলাইহিল কওল, অতঃপর তাদের উপরে আমার শাস্তি নির্ধারিত হয়ে যায়, অজীব হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। পদম্মর না হয় তাদমিরা, অতঃপর তাদেরকে আমরা চূড়ান্ত হয়ে নিশ্চিহ্ন করে দিই। সূরা বনু ইসরাইল 16 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীতে মোট 6টি জাতি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে, ইতিহাস থেকে আউট হয়ে গেছে, এই পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে তার গায়েব হয়ে গেছে। এরপরে আল্লাহ পাকের খাস মেহরবানিতে কিছু কিছু মানুষ সৃষ্টি করেছেন যারা আমরা বেঁচে আছি। প্রথম ধরুন নূহের কম, নূহের প্লাবনে কি পৃথিবীর কোনো মানুষ কিছুই কি ছিল? সব শেষ হয়ে গেছে, একেবারে শেষ। মাত্র বলা হয়ে থাকে 40 জন পুরুষ, 40 জন নারী বেঁচে ছিল। এখন পর্যন্ত ইরাকের মোসেল নগরীতে সামানুন বলে একটা এলাকার নাম আছে, সামানুনের বাংলা হচ্ছে 80। এই কয়জন ছিল ভালো মানুষ, সৎকর্মশীল নেককার মানুষ? মনে রাখবেন, নূহের ছেলে পর্যন্ত তার কিস্তিতে ওঠার অনুমতি পায় নাই, কারণ সে দিনের আনুগত্য করে নাই, সে আল্লাহর আনুগত্য করে নাই, সে শুধু ফাসেক, ডুবতেছে সামনে। পিতা নূহ কেঁদুটি বলছে, আল্লাহ ওই যে আমার ছেলে, ইন্নাহু ইবনি মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের অংশভুক্ত। আল্লাহ ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ওটা তোর পরিবারের অংশই নয়, ওটা একটা অসৎ কর্ম, গায়রু সালেহ, ছাড়াও এসব নাম আমার সামনে বলবে না, কোন রকম সুপারিশের সম্পর্কে আমাকে করবে না। নবীর দোয়া পর্যন্ত আল্লাহ ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, অসৎ কর্মশীল, বেয়াদব, অবাধ্য, অসৎ যারা, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে নাই। ডুবে শেষ হয়ে গেছে সারা পৃথিবী, যত মানুষ ছিল সেই সময় সব শেষ, যত বদমাশ ছিল। আজ আমরা যারা বেঁচেছি আমরা তাদেরই সন্তান। আমাদের মধ্যে আবারও নূহের মৃত্যুর পরে, এই কয়েকশো বছর পরে আসলেন আদের কম, তারপরে সালের কম, এমনি করে একটা একটা আসবে, এমনি করে মোট ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতির প্রথম হচ্ছে নূহের কওম, এরপর হলো আদের কওম, এরপর হলো সালেহ আলাইহিসসালামের কওম, যাকে কওমে সামুদ বলা হয়, এরপরে কি ওটাকে কি বলে লুতের কি বলে লুত, হ্যাঁ লুতের, লুতের কম একসাথে ওই যে উল্টে দেওয়া পুরো শহর আল্লাহ উল্টে দিল, লুতের কম, এরপরে মাদিয়ান, এরপরে কমে ফেরাউন। মাদিয়ান হলো মুসার শ্বশুরের কম, আর ফেরাউন হলো মুসার নিজের কম। মাদিয়ান সোহাইব আলাইহিসসালামের, যে মাদিয়ানের সালে আমাদের এবারের ক্যালেন্ডারে দেওয়া আছে ছবি দেখবেন। এই ছয়টা জাতি, এরপর অবশ্য কওমে ইব্রাহিমকে অনেকে সামিল করেছেন, কারণ কওমে ইব্রাহিম বহু লোক মরেছেন কিন্তু একত্রে মরেনি বলে এই ছয়ের তালিকাভুক্ত হয়নি, ওটা দিলে সাত হবে। এরপরও যুগে যুগে সারা বিশ্বে আল্লাহ পাক গজবের নমুনা দেখিয়েছেন যে মানুষ যেন সাবধান হয়, আমরা তোমাদেরকে ছোট ছোট আজাব দিই, আচ্ছাদন করাই শাস্তির স্বাদ, দুনাল আযাবিল আকবারে বড় শাস্তি আসার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ ফিরে আসে। বাংলাদেশে যে পেট্রোল বোমার গজব চলছে, এখান থেকে ফিরে আসতে হবে, আন্দোলনে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে, বাঁচার কোন উপায় নাই। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়ে সূরা নূরের মধ্যে, ফালিহাযারাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, সাবধান হয় মানুষ, যারা আমার রসুলের আদেশের বিরোধিতা করছো, তুসিবাহুম ফিতনা, তোমাদেরকে নানাবিধ ফিতনা ফাসাদ গ্রেফতার করবে দুনিয়াতে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা মর্মান্তিক শাস্তি তোমাদেরকে গ্রেফতার করবে, সাবধান। যারা এই সাবধানতা মেনে নিয়ে তারা শান্তিতে থাকবে, যারা অস্বীকার করবে তারা ধ্বংস হবে। মল্লি তো শেষ, আর কি মরার পরে কে ধ্বংস হলে কে বাঁচলে দেখার দরকার আছে? যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণই তো আমার সবকিছু হিসাব নিকাশ। আল্লাহ বলছেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ নূহের পরে কত কমকে আমরা ধ্বংস করেছি তাদের নিজেদের পাপের কারণে, তোমরা তা জানো না। আল্লাহ যথেষ্ট তাদের সম্পর্কে জানার জন্য এবং তাদের অবস্থাগুলো দেখার জন্য। এবারে কৈফিয়ত, আপনাদের ভাববেন আল্লাহ তালা খালি গজব দিয়ে খালি মানুষই মারে, না, আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা কখনোই কারোর উপরে আযাব দেই না যতক্ষণ না সেখানে আমাদের পক্ষ থেকে রসুল পাঠানো হয়। অন্যত্র বলা আছে ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেই সম্প্রদায়ের লোকেরা ভালো থাকে, সৎকর্মশীল থাকে, সংশোধনকারী থাকে, ফাসাদকারী না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কোন কমকে ধ্বংস করি না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনোই অহেতুক কোন মানুষকে গজব দেন না। ধৈর্য ধরতে ধরতে ধরতে একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আল্লাহ পাক গজব পাঠিয়ে দেন। উদাহরণস্বরূপ আল্লাহ সালেহ আলাইহিসসালামের কমটা আমরা আজকে তুলে ধরি, নবীদের কাহিনী আপনাদের আশা করি সবার বাড়িতে আছে, পড়ে নেবেন, কাহিনীগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা খালি তুলে ধরে সালে, এটা আমরা প্রায় বলতে পারেন প্রায় সালাতে এই মৌজুদে এই সূরাগুলো আমরা পড়ি, কাদ্দাবা সামুদ বিতাকওয়াহা ইযম বাআসা আশকাহা ক্বাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযযাবূহু ফাকারুহা ফদমদম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এই কয়টি আয়াতের মধ্যেই আমাদের বাস্তব অবস্থার চিত্র ফুটে উঠেছে। আল্লাহ পিছনের কথা স্মরণ করে দিয়েছেন, দেখো তোমাদের পূর্বে সামুদের কওম ছিল, সামুদের নবী ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম, নূহের পরে আদ, আদের পরে সামুদ, তো নবী ছিলেন সালেহ আর আদের নবী ছিলেন হুদ। সুরে হুদ নামেই একটা আলাদা শুরু আছে হুদ নবীর নামে। সালেহ আলাইহিস সালামের কওম তাকে মিথ্যাবাদী বলেছিল, কাযযাবা সামুদ বিতাগওয়াহা, বিদ্রোহ করে অবদ্ধতা করে। এদেম বাস আশকাহা, যখন তাদের ওই জনপদের সবচেয়ে দুষ্ট লোকটি চাঙ্গা হয়ে গেল, সে কি করল, সে উটনিকে মেরে দিল। এই উটনি বিষয়ে আপনাদের জানা ভালো, তারা দাবি করেছিল তোমার নবুয়ত আমরা স্বীকার করবো, আল্লাহকে মানবো একটা শর্তে, যে পাহাড়ের ভিতর থেকে একটা দুধওয়ালা উষ্ট্রি বের করে দিতে হবে, আমরা সেই দুধ খাব, পারোকে দেখি। এটা অসম্ভব ব্যাপার, একটা পাথরের বিশাল পাহাড় সেখান তার ভিতর থেকে উট বেরোবে, এটা ভাবছিল ও পারবে না কিছু। তো যখন সালে এসে আল্লাহকে দোয়া করে, হে আল্লাহ এরা আমার কাছে এই দাবি করছে, তোমার যে ইচ্ছা হয় তাই করো, আমার আর কি। আল্লাহ বললেন ঠিক আছে একটু পরীক্ষা করে দেখা যাক, ও তো করবে না বুঝতে পারছি, একটু পরীক্ষা করা যাক। হঠাৎ করে বাস্ট হয়ে গেল, পাহাড় ফাটিয়ে একটু আস্তে উঠ বেরিয়ে এলো, দুধ ভর্তি তো পালানে। এখন ওদের বলা হলো দেখো তোমরা দুধ খাওয়া ঠিকই আছে, কিন্তু একদিন ওই কুয়ার পানিগুলো উঠে খাবে, সেই দিন তোমরা পানি খেতে পারবে না, আর একদিন তোমরা পানি খাবে, যেদিন পানি তোমরা পাবে না সেদিন তোমরা উটের দুধ খাবা, আর যেদিন উট পানি খাবে সেদিন তোমরা পানি খাবা না। এই একদিন একদিন করে তোমরা, এটা একটা পরীক্ষা, কিন্তু আসলে কিন্তু আল্লাহ সবই পাচ্ছেন, পরীক্ষা দিয়ে করে হুকুমটা মানে কি, একদিন অন্তত সবর করে কি দেখি। ওরা এতই দুধ শুরু হয়ে গেল যে সারা এলাকার দুধ খেয়েই পারে না, পানির চেয়ে দুধ বেশি, কত খাবি খা, খুবই আরাম ছিল। তো আপনারা জানেন না সুখে খেলে ভূতি কিলায়, বাংলাদেশের কথা আছে না, কিছুদিন পরে বলছে আমি রোজ দুধ খাবো, একদিন আবার বন্ধ রাখবো কেন, এ কথা শোনা হবে না, কি বদের বদ দেখে। সবাই বলছে কোনো সমস্যা নেই, একদিন কি যায় আসে, তো না হবে না। ওই যে এক বদমাস নাম আসছে অবশ্য তফসিরে, নামটা হয়তো করেন নাই বলে আমরা বলি না, সে বলি হবে না, ও একটা দিনও আমরা সবর করবো না, রোজ দুধ খাবো। তখন সালে বলে দিলেন দেখো তোমরা এটা করো না। ফকাল আলহাম রসুল্লাহ না কাতাল্লাহ অসুকিয়া, খবরদার এটা আল্লাহর উট, না কাতাল্লাহ এটা আল্লাহর উট, ওকে পানি খেতে দাও, খবরদার ডিস্টার্ব করো না। কান্দাবু হো ফাকারু, রসুলের কথা তারা শুনলো না, তারা উটের পায়ের রক কাটি দিল। আপনারা রক কাটেন না, উট পান্না বলে মানুষই পা কাটেন নাকি, রক কাটি দিল। তো রক কাটলে আর গায়ে রক্ত থাকে, আসলে আকারও মানে মেরিয়ে দিল, নহার করল হত্যা করল, ব্যাস শুরু হয়ে গেল খেলা। দম দমা আলাইহিম রব্বুহুম বিযাম্বিহিম ফাসাওয়াহা, দমদম দমদম বললাম আমরা, দেখেন কোরআনের ভাষাটা বাংলা নকল হয়ে গেছে, আসমান থেকে এমন গজব আসলো, ফাসাওয়াহা সমান হয়ে গেল, মনে হয় এখানে কোন মানুষজন ছিল এখন চিহ্নই থাকলো না, একেবারে শেষ, বাড়ি ঘর ভেঙে চুরি সব সমান করে শেষ। কত বড় বদ দেখেন, যে তিন দিন ধরে গজব নাজিল হয়েছে, সে তিন দিনের কাহিনী শুনতে আরো মজার খবর। ওরা বলছে তুমি যে বললে আসলে তুমি মিথ্যাবাদী, ও গজবটা তো কিছু আসবে না। হঠাৎ একদিন সকালবেলা দেখা গেল কি সবার মুখ কালো কুচকুচ হয়ে গেছে। নবী বললেন তোমরা এখনো তওবা করো, তিন দিন তোমরা বাঁচবে, তিন দিন পরে কিন্তু টিকবে না, এখনো তওবা করো। রাখো তোমাকে তো বিশ্বাস করে কে, তিন দিন যাক না দেখি। পরদিন সমস্ত মুখ লাল হয়ে গেছে, ওটা মুখের রক্ত ঠিক আছে, দেখো আর এখন একদিন সময় আছে, এখনো তওবা করো। ওরে বাবা রাখো না, তুমি বললে না হবে না, তুমি তো জাদুকর, তো তুমি কত কি করতে পারো, আল্লাহ মেহেরবান, আল্লাহ কিছুই করবে না, রহমতুল আলমেন না, নাকি আরো কত কথা বলি আমরা। তৃতীয় দিন কোনো খবরই নেই, সরা শব্দ নেই, গেছে কোথায় সব শেষ। এ বিষয়ে অনেক কিছু বলার আছে। মৌলিক যে বিষয়গুলি বলে দিচ্ছি, কারণটা কি ছিল এবার আসেন। এদের কারণগুলো দেখেন আল্লাহ নিজেই বলছে, আমাদের কিছু বানোয়ার কথা বলা যাবে না তো। ওরা দাবি করেছিল, ইয়া সালে ইতনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, সূরা আরাফ 77 নম্বর আয়াত। তুমি যে বলছো যে গজব নাজিল হবে, আনো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে তুমি গজব নিয়ে আসো দেখি, আন্দোলন বিশ্বাস করব না। আচ্ছা আপনারাই বলেন, গজব আসলে আর কেউ বাঁচবে? ও বাবা, তুই আগে তো সাবধান হবি তো, ও সাবধান হবেই না কোনো মতে। যারা অহংকারী তারা কিন্তু গজবে গুরুত্বই দেয় না, কোসব বাদ দাও, এই যে ভয় দেখাচ্ছে কেলে কিছুই হবে না। একটা মারাত্মক দোষ ছিল এই সমস্ত বিগত জাতিগুলির, অহংকারে মদমত্ত হয়ে তারা থাকত। কারা এটা করেছে জানেন? সমস্ত কম কিন্তু করেনি। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, সূরা নমল 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দেখো, সালের কমের অর্থাৎ ওই শহরে 9টা দল ছিল, 9টা নেতা ছিল। রাহাতিন বলে দল বোঝানো হয়েছে মূলত দল নেতা। ইউফসিদুনা ফিল আরদি, এরা জনপদে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে বেড়াত, বিপর্যয় সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, তারা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা কায়েম করতো না, বরং বিশৃঙ্খলা করে বেড়াতো। তাহলে বোঝা গেল হাজার হাজার লোক নয়, 9 জন লোক, এই 9 জন 9টা নেতা, সাধারণ লোক না। তেসআত রাজুলিন বললে, রেজালিন বললে বলা যেত 9টা মানুষ, তাই না? কিন্তু আল্লাহ বলেন তেসআত রাহাতিন, 9টা দল। এই 9টা দলে 9 জন নেতা, এদেরকে কোনো মতেই নবী বুঝাইতে পারেন নাই, প্রচন্ড জেদি। এটা কি বলতো জানেন? এদের দোষ ছিল গড়ে 3টা, এগুলো মনে রাখেন কাজে লাগবে। এক, তারা বলতো মান আসাদ্দ মিন্না কুব্বাতান, আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে? এটা কি অহংকার না? আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আমরা কি ঠিক একই ভাষায় কথা বলি না? যাদের হাতে একটু কিছু ক্ষমতা আছে, বাপরে বাপ, পুত্রা পড়লে তো ভয় লেগে যায়। যাদের হাতে সরকার অস্ত্র দিয়েছে, ওরে সব ভানাল্লাহ বিহামদি, তাদের কোরআন জানলে বোধ হয় কোরআনের ভাষায় ওরা আরবিতেই বলতো, মানে অসাধ্য না কুবতান। বিগত যুগে সালে কমের ভাষাটা আমরা বাংলায় যদি বলি তার অর্থ কি দাঁড়াবে? ওই হবে না, আমাদের চাইতে ক্ষমতাশালী কি আছে? এক নম্বর কারণ অহংকার। দুই নম্বর ছিল বাতাস্তম জব্বারিন, ওরা যখন তাদের বিরোধী করে মানুষকে মনে করতো ইলেকট্রন বিরোধী, তাকে মারত জব্বারিন, এত কঠিন ভাবে মারত। জব্বাররা যেমন মারে, জব্বার বলে ওই ব্যক্তিকে যারা অহংকারে দাম্ভিকতায় চূড়ান্ত অবস্থায় চলে যায়, যে সমস্ত রাজা বাচ্চারা তাদেরকে জব্বার বলা হয়। তো তাদের মতো সাধারণ মানুষ করে মারত, কঠিন ভাবে মারত। আমরা মারি না সুযোগ পেলে। আর 3 নম্বর কারণ ছিল, তারা নবীদের কথাকে অগ্রাহ্য করত। নবীরা কোনো কথা বলে তারা বলতো ইরুদ ইয়াতা ফদ্দাল আলাইকুম, আরে নবীরা এত কথা বলছে, এই লোকটা এত ধর্মের কথা বলছে, আসলে ও নেতা হওয়ার জন্য এতগুলো কথা বলছে, ও নেতা হতে চায়। জনগণ খেপিয়ে দিত, আসলে ও কিন্তু তোমার ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। এই মৌলিক 3টি কারণেই বিগত সব জাতি ধ্বংস হয়ে গেছে। আজকে ইসলামী নেতারা যত বেশি উপদেশ দিচ্ছেন, তত আমাদের অন্য ভাইরা তাদেরকে সন্দেহ করছেন, এরা বোধহয় সবাই ক্ষমতার লোভী। অন্তর্ভুক্ত আর যাই হোক না কেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনোই ক্ষমতার লড়াই করার জন্য দুনিয়াতে কাজ করে না। আমাদের পরিষ্কার বক্তব্য আমরা বলে দিয়েছি, মানুষকে আল্লাহমুখী করাই আমাদের মৌলিক দায়িত্ব। মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায় তো কোনো র্যাব আর পুলিশ লাগবে না, অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো লাগবে দুষ্টু দমন করার জন্য। এখন তো দুষ্টু দমন হচ্ছে না, সৃষ্টু দমন হয়ে যাচ্ছে। যারা বোমায় আহত হয়ে বার্ন ইউনিটে পুড়ে মরতেছে, এরা কি দুষ্টু লোক? যাদেরকে ধরে ধরে নিয়ে থানার কারাগার ভর্তি করা হচ্ছে এরা সবাইকে দুষ্ট লোক, অসংখ্য মানুষকে বিনা বিচারে যখন ধরে হত্যা করা হচ্ছে, এগুলো কি সালেহ এবং আদ আলাইহিস সালামের কওমের কথা কি মনে করে দেয় না? আবার মনে করে দিই, তিনটা অপরাধ ছিল তাদের আল্লাহর ভাষায়। মান আসাদ্দ মিন্না কুওয়াতান, কে আছে পৃথিবীতে আমাদের চাইতে শক্তিশালী? দুই, ওই যা বাতাস্তুম জব্বারিন, যখন তোমরা মারতে তো প্রচন্ড ভাবে তো মানুষকে মারো, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বিহামদি, মানুষকে আল্লাহ কত ভালোবাসেন। হ্যাঁ, সত্যিকার অপরাধী হবে অবশ্যই, আল্লাহর পক্ষ থেকে বিধান আছে। আর তিন নম্বর, কোরআন হাদিসের কথাগুলিকে কেউ রাজনৈতিক রং মাখিয়ে অগ্রাহ্য করার চেষ্টা করো না, আল্লাহর গজব আসবে। গজব থেকে সালেহ আলাইহিসসালাম কওমের মতো যদি তুমি সত্যিকারের নবী হয়, তাহলে গজব নিয়ে এসো দেখি। এই ধরনের অহংকারী কথা যদি কেউ বলে, তো সে ওই বিগত গজবপ্রাপ্ত জাতিসমূহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আল্লাহর গজব আসা যে কোনো সময় আসতে পারে, যেটা গত জুমার খুতবায় বলেছিলাম, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আফা আমানু, তারা কি মনে করে নিয়েছে? আইয়াতুম বাসুনা জুহান আহুম ইয়ালাবুন, আফা আমানা আহলুল কুরা আইয়াতুম বাসুনা বায়াতান আহুম নাইমুন। মানুষ কি মনে করেছে যে আল্লাহর গজব তাদের কাছে আসবে না রাত্রিবেলায় যখন তারা ঘুমিয়ে থাকে, অথবা আসবে না দিনের বেলায় যখন তারা খেলাধুলা করে? আফা আমানু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর মকর থেকে আল্লাহর কৌশল থেকে নিশ্চিন্ত তোমরা হয় না, নিশ্চিন্ত তারাই হয় যারা ক্ষতিগ্রস্ত জাতি। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমরা আমাদের জীবন, আমাদের সম্মান, আমাদের জাতিকে উৎকৃষ্ট জাতি হিসেবে দেখতে চাই। সেজন্য সমাজের শান্তি শৃঙ্খলা সবার আগে কাম্য। আর শান্তি শৃঙ্খলা কায়েমের জন্য সবচেয়ে বড় জিনিস প্রয়োজন, আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করা এবং দেশে ন্যায় বিচার কায়েম করা। এই দুটি বস্তু যতক্ষণ পর্যন্ত দেশে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা চিন্তাই করা যাবে না। আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের শুনিয়ে দেয় দায়িত্ব, এর বেশি আমাদের কিছু করণীয় নাই। হে মানুষ, আল্লাহকে ভয় করো। যদি বলি আমরা সবাই মুমিন, চমৎকার দাবি, ভালো, আল্লাহ আমার তো মাশাআল্লাহ যেহেতু কলমা পড়েছি, মুমিন হওয়াতে কোনো সমস্যা নাই। সূরা আনফালে আল্লাহ পাক মুমিনের ব্যাখ্যা দিয়ে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সত্যিকারের তারাই যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা ভয়ে কেঁদে ওঠে, ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এজন্য তাদের সামনে আল্লাহ কোরআনের আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়, যাদাতুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে। এটি হলো ঈমানদারের ব্যাখ্যা। হাসান বসরিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি মোমেন? হাসান বসরি কি জানেন তো না, খ্যাতনামা তাবি বিদ্যান, প্রথম যুগের মুসলমান, ইরাকের বসরা নগরীতে বসবাস ছিল বলে হাসান বসরি বলা হয়। তাকে বলা হচ্ছে, হাল আনতা মোমেন, হে হাসান বসরি, আপনি কি মোমেন? উনি জবাব দিচ্ছেন, ইনকুন্ত তাকুল আন্নি মুমিনুন কামা ক্বালা আল্লাহ তাআলা ফী কালামিল মাজীদ ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি তুমি মনে করো এর দ্বারা আল্লাহ পাক সূরা আনফালের দ্বিতীয় আয়াতে মুমিনের যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই মুমিন কিনা আমি জানি না, লা আদরি হাল আনা মুমিন আমলা। আর যদি বলো সালাত সিয়াম হজ যাকাত আমি আদায় করি কিনা, তাহলে বলবো হ্যাঁ আমি মুমিন। ব্যাখ্যাটা বুঝতে পারছেন? সালাত সিয়াম হজ যাকাত আদায় করা করি কিনা যদি প্রশ্ন করো মুমিন দ্বারা, তাহলে তুমি মনে রাখো আমি একজন মুমিন। কিন্তু আল্লাহ পাক সূরা আনফালের দ্বিতীয় আয়াতে যে ব্যাখ্যা দিয়েছেন মুমিনের, ওই আলোকে আমি মুমিন কিনা আমি জানি না, কারণ আল্লাহর নাম শুনলে ভয়ে কেঁপে উঠবো, কোরআন আয়াত শুনলেই ঈমান বৃদ্ধি পাবে, এই উচ্চ পর্যায়ের ঈমান আমার মধ্যে আসে কিনা আল্লাহই ভালো জানে। মুসলমান প্রতিদিন আয়াত শুনছে, কোরআন শুনছে, সবই শুনছে, এমনকি কোরআন তেলাওয়াত দিয়েই সবকিছু উদ্বোধন করা হচ্ছে, কিন্তু মানে কে? অতএব সাহাবায়ে কেরামের চরিত্র অর্জন করা ছাড়া কোনো উপায় নাই। তাদের সামনে কোরআন তেলাওয়াত করলেই চুপচাপ, আর ডানে বাঁয়ে তারা যেতেন না। কোরআন নাজিল হয়ে গেছে, সব ঠান্ডা। মায়েশা সিদ্দিকার সম্পর্কে বাজে কথা রটানো হলো, এসব জায়গায় তো কোনো দলিল পাওয়া যায় না। কোনো মহিলার সম্পর্কে যদি কেউ ব্যভিচার অপবাদ দেয়, সাক্ষী সাবুত কিছুই নাই, সেটা সন্দেহ ছাড়া কিছু থাকে? সন্দেহ দূর করবে কে? এমনকি আল্লাহ রসুল এক মাস পর্যন্ত মায়েশার কাছে গেলেন না। এবার একদিন গিয়েছেন, কি বলছে, আয়েশা তোমার সম্পর্কে লোকের বাজে কথা বলছে, এ বিষয়ে তোমার বক্তব্য কি? আয়েশা তো ভীষণ খেপা খেয়ে গেছে, বলে আপনি জানেন আমি কেমন মানুষ, আমার আব্বা আমাকে জিজ্ঞেস করেন, আব্বা আমাকে কোনো জবাব দেয় না। তখন আয়েশা জবাব দিচ্ছেন, শোনেন, আমি যদি বলি আমি নির্দোষ তাহলে আপনারা বিশ্বাস করবেন না, আর আমি যদি বলি আমার নিজের কথায় নির্দোষিত প্রমাণ করা যাবে না, অতএব আমি ইয়াকুব আলাইহিস সালামের মতো ওই কথাই বলবো, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন, আমি সুন্দর সবর ইখতিয়ার করলাম, আল্লাহ সাহায্যকারী, আলামা তাসিফুন, তোমরা যেসব কথা আমার বিরুদ্ধে বলছো এই ব্যাপারে আল্লাহ আমাকে সাহায্য করবে, বলে উনি একদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন। নবী বৈশ নবীর দিকে তকাই করল না, চিন্তা করে স্বামী স্ত্রী এরকম হয় না, হতেই তো হবে। কিছুক্ষণের মধ্যেই আয়াত নাজিল হয়ে গেল, সূরা নূরের পরপর দশটি আয়াত একেবারে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররান লাকুম, এই আয়াত থেকে শুরু হলো একেবারে শেষ পর্যন্ত। যখন ওহী নাজিল হতো আল্লাহ রাসূল ঘেমে যেতেন, এত ভারী হয়ে যেতেন তাকে ধরে রাখা যেত না, এমনকি উঠে পরে বসে থাকলে উঠ মানে বসে যেত, তার ওজন ধরে রাখতে পারতো না, এই কষ্ট দেখলে অন্যের কষ্ট লাগতো। ওই শেষ হয়ে গেল, আল্লাহ নবী উঠলে বলছে, আয়েশা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক নিজেই তোমার সতীত্বের সার্টিফিকেট দিয়ে আয়াত নাজিল করেছেন। এই আল্লাহ পাক তওয়াক্কুল করেছে আয়েশা, আল্লাহও তার প্রতিত্বর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, যতক্ষণ বান্দা আল্লাহর পর তওয়াক্কুল না করবে ততক্ষণ আল্লাহ তার কথা শুনবে না। আপনি বিপদে পড়েছেন, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন কেউ সাহায্য করছে না, কিসের সাহায্য? ঘর ঘুরে আল্লাহকে বলো আল্লাহ বিপদে পড়েছি কেউ সাহায্য করছে না, তুমি একমাত্র সাহায্যকারী, আল্লাহুল মুস্তাআন, তুমি একমাত্র সাহায্যকারী আল্লাহ, তুমি যা খুশি করো। এই সাহায্য চেয়েছিলেন নবী ইয়াকুব, 40 বছর পরে তার হারানো ছেলে ইউসুফকে খুঁজে পেয়েছিলেন মিশরের বাদশাহ হিসাবে। এই দোয়া পড়েছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছিল, এরকম অসংখ্য নজির আপনি পাবেন ইসলামের ইতিহাসে। অতএব আসুন ফিরে যাই আসল জায়গাতে, যেখানে আমাদেরকে ফিরে যেতে হবে একদিন সবাইকে, ইকরা কিতাবাক ফাকাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, তোমার এই আমলনামা পড়ো, আজকে তোমার আমলনামে তোমার হিসাব জন্য যথেষ্ট, আমার আমি আল্লাহ তোমার হিসাব আমার দরকার নাই, তুমি নিজে নিজে তোমার আমলনামাটা পড়ো, পড়ে তুমি রেজাল্ট দাও, তুমি জান্নাতে হবে না জাহান্নামে হবে। সূরা বনু ইসরাইল 13 বা 12 নম্বর আয়াত বোধ হবে এটা। তো আমাদের আমলনামা কি জমছে প্রতিদিন, আসুন একটু নিজেরা চিন্তা করি, আত্মসমালোচনা করি। কেউ কারো কবরে আমরা যাব না, তাজর ওয়াজরাত ভিজরা ওখরা, একের পাপের বোঝা অন্যে বইবে না, পরিষ্কার ভাবে আল্লাহ ঘোষণা, ছেলের পাপ বহন করবে না, বাপের পাপের ভার ছেলে বহন করবে না, স্বামীর পাপের ভার স্ত্রী বহন করবে না, স্ত্রী পাপের ভার স্বামী বহন করবে না, প্রত্যেকে নিজ নিজ আমলনামা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। নবীদের কথা যদি না মানি, কোরআন হাদিসকে যদি অগ্রাহ্য করি, তো শাস্তিটা কি হবে? সালহের কওমের কথা শুনলেন, আরো 5টা কওম থাকলো, সুযোগ হলে কোনোদিন শুনবেন, প্রত্যেক কওমের মৌলিক যে 3টা দোষ ছিল সে 3টা দোষ আপনাদেরকে বলে দিলাম, এই দোষ 3টা আবার স্মরণ করিয়ে দিই। প্রত্যেক কওমের নেতারা অবাধ্যতা করে অহংকার করে বলেছিল, মানাসাধ্য কৌবতান, পৃথিবীতে আমাদের চেয়ে ক্ষমতাশালী আর কে আছে, যে একা খালি সালের কম পরে অন্য কওমরা বলছে অন্য ভাষায়। আর 2 নম্বর, তারা মানুষকে মারত একবার গরু ছাগলের মতো, বাতাস্তম বাতাস্তম জব্বারিন। মানুষকে আদৌ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে ওই মারির মতো দোষী সাব্যস্ত না হবে। আপনার আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন, জানেন বখারি শরীফ হাদিসে পরিষ্কার নিষেধ করা আছে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। আবু দাউদের হাদিসে পরিষ্কার বলা হয়েছে এক কিছু লোক পিঁপড়ার ডিপু পোড়াচ্ছিল, পিঁপড়া মানুষের পায়ে কামড়ায় তো, তো পিঁপড়া পোড়াচ্ছিল। আল্লাহ নবী দুঃখ বলেন দেখো তোমরা আগুনের শাস্তি দেও না, আগুনের শাস্তি স্বয়ং আল্লাহ দিয়ে থাকে। আর আমরা করছি নাকি শুধু পেট্রোল বোমার আগুন, বন্দুকের আগুন নেই ওকে ছুরি দিয়ে মারে নাকি, যে গুলিটা বুক বক্ষ ভেদ করে বাস্তায় বেরিয়ে যায় ওটা কি আগুন না? ওটাও আগুন এটাও আগুন। আগুন যারা ব্যবহার করো সাবধান হয়ে যাও, ঘাড়ে রাইফেল ঝুলে লেগে তুমি শক্তিশালী হলে না মনে রেখো, ওই রাইফেল দিয়ে যে আগুনটা বের হয় ওই আগুনের শাস্তি যাকে তাকে দিও না, যতক্ষণ পর্যন্ত না সে আদালতে দোষী প্রমাণিত হয়। যেটা হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহ বিরোধী কারবার চলছে, সাবধান। কোরআন এবং হাদিসের বিধানগুলো মেনে চললে আমরা শান্তিতে থাকব, আন্দোলন সব ধ্বংস হয়ে যাব। প্রত্যেককেই সাবধানে পা ফেলতে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি কেউই চায় না। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে শান্তি নগরী করার জন্য পাঠিয়েছিলেন, জিনেরা এখানে অশান্তি করেছিল এজন্য তাদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ মানুষকে এখানে বসিয়েছেন, মানুষের প্রতি নবীদের পাঠিয়েছেন যে তোমরা দেশে আল্লাহর বাণীগুলো শোনাও যেন তারা সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসে। আমরাও সেই বাণীগুলো খেলে আপনাদের সামনে তুলে ধরলাম। বিগত বড় বড় গজবপ্রাপ্ত ছয়টি জাতির তিনটি মহাদোষ তুলে ধরলাম, আমরা যেন সেটা না করি। তারা তাদের জীবদ্দশায় তার নবীদেরকে অবাধ্যতা করেছে, আমাদের নবী তো বেঁচে নাই, আমাদের নবী রেখে যাওয়া জীবন তো দিয়ে মৌজুদা রয়েছে, সেটা কি? কোরআন এবং হাদিস, তাই তো? এইটা যে অস্বীকার করবে সে নবীকে অস্বীকার করলো, কোরআনকে যে অস্বীকার করে সে আল্লাহকে অস্বীকার করলো, মুখে মুখে আল্লাহ তজুটিবলি হবে নাকি? কোরআন হাদিসের বিধান পড়েছে একদিকে, আমি নিজস্ব বিধান দিয়ে দুনিয়া মানুষকে দাস বানিয়ে ফেলেছি, তা হবে না। মানুষ সিরেফ আল্লাহর গোলামি করবে, মানুষ কোনো মানুষের দাসত্ব করতে পারে না। এই গোলাম স্বাধীন মানুষকে গোলাম বানানোর জন্যই যাবতীয় প্রক্রিয়া চলছে সারা পৃথিবীব্যাপী। এর বিরুদ্ধে ইসলামের ব্যর্থহীন ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারোরই কোনো দাসত্ব নাই। এই স্বাধীন মানুষকে গোলাম বানানোর চেষ্টা করবেন না। অতএব কোরআন এবং হাদিসের মাধ্যমেই দেশকে শান্তিময় দেশে পরিণত করা সম্ভব। আমরা সকলকে, সকল দায়িত্বশীল মহলকে একই আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এভাবে আমাদের দেশ ইনশাআল্লাহ শান্তিময় দেশে পরিণত হোক, আল্লাহর কাছে আমরা সেটাই প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।